أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم دايماي بارم دالو الله رنامي ياسين ياسين والقرآن الحكيم شفوت جان غرب قرآن إنك لمن المرسلين تمي أبوشي رسول در انتر بكتو صراط مستقيم তুমি সরল পথে প্রতিষ্ঠিত কুরআন অবতীর্ণ পরাক্রমশালী পরম দয়ালু আল্লাহর নিকট হইতে যাহাতে তুমি সতর্ক করিতে পারো এমন এক জাতিকে যাহাদের পিতৃপুরুষদেরকে সতর্ক করা হয় নাই যাহার ফলে উহারা গাফিল لقد حق القول على اكثرهم فهم لا يؤمنون উহাদের অধিকাংশের জন্য সেই বাণী অবধারিত হইয়াছে সুতরাং উহারা ঈমান আনিবে না إنا جعلنا في اعناقهم اغلالا فهي الى الالقان فهم مقمحون আমি উহাদের গলদেশে চিবুক পর্যন্ত বেড়ি পরাইয়াছি ফলে উহারা ঊর্ধ্বমুখী হইয়া গিয়াছে وجعلنا من بين أيديهم سدا ومن خلفهم سدا فأغشيناهم فهم لا يبصرون আমি উহাদের সম্মুখে প্রাচীর ও পশ্চাতে প্রাচীর স্থাপন করিয়াছি এবং উহাদেরকে আবৃত করিয়াছি ফলে উহারা দেখিতে পায় না وسواء عليهم أأنذرتهم أم لم تنذرهم لا يؤمنون তুমি উহাদেরকে সতর্ক করো বা না করো উহাদের পক্ষে উভয়ই সমান উহারা ঈমান আনিবে না তুমি কেবল তাহাকেই সতর্ক করিতে পারো যে উপদেশ মানিয়া চলে এবং না দেখিয়া দয়াময় আল্লাহকে ভয় করে অতএব তাহাকে তুমি ক্ষমা ও মহা পুরস্কারের সংবাদ দাও إنا نحن نحيي الموتى ونكتب ما قدموا وآثارهم وكل شيء أحصيناه في إمام مبين آمي মৃতকে করি জীবিত এবং লিখিয়া রাখি যাহা উহারা অগ্রে প্রেরণ করে ও যাহা উহারা পশ্চাতে রাখিয়া যায় আমি তো প্রত্যেক জিনিস স্পষ্ট কিতাবে সংরক্ষিত রাখিয়াছি وَاضْرِبْ لَهُمْ مَثَلًا أَصْحَابَ الْقَرْيَةِ إِنْ جَاءَهَا الْمُرْسَلُونَ উহাদের নিকট বর্ণনা করো এক জনপদের অধিবাসীদের দৃষ্টান্ত যখন তাহাদের নিকট আসিয়াছিল রাসূলগণ إِذْ أَرْسَلْنَا إِلَيْهِمُ اثْنَيْنِ فَكَذَّبُوهُمَا فَعَزَّزْنَا بِثَالِثٍ فَقَالُوا إِنَّا إِلَيْكُمْ مُرْسَلُونَ যখন উহাদের নিকট পাঠাইয়াছিলাম দুইজন রাসূল তখন উহারা তাহাদেরকে মিথ্যাবাদী বলিয়াছিল অতঃপর আমি তাহাদেরকে শক্তিশালী করিয়াছিলাম তৃতীয় একজন দ্বারা তাহারা বলিয়াছিল আমরা তো তোমাদের নিকট প্রেরিত হইয়াছি উহারা বলিল তোমরা আমাদের মতোই মানুষ দয়াময় আল্লাহ তো কিছুই অবতীর্ণ করেন নাই তোমরা কেবল মিথ্যাই বলিতেছ তাহারা বলিল আমাদের প্রতিপালক জানেন আমরা অবশ্যই তোমাদের নিকট প্রেরিত হইয়াছি স্পষ্টভাবে প্রচার করাই আমাদের দায়িত্ব قالوا إنا تطيرنا بكم لئن لم تنتهوا لنرجمنكم وليمسنكم منا عذاب أليم উহারা বলিল আমরা তো তোমাদেরকে অমঙ্গলের কারণ মনে করি যদি তোমরা বিরত না হও তোমাদেরকে অবশ্যই প্রস্তরাঘাতে হত্যা করিব এবং আমাদের পক্ষ হইতে তোমাদের উপর মর্মন্তুদ শাস্তি অবশ্যই আপতিত হইবে قالوا طائركم معكم أئن ذكرتم بل أنتم قوم مسرفون তাহারা বলিল তোমাদের অমঙ্গল তোমাদেরই সঙ্গে ইয়া কি এই জন্য যে আমরা তোমাদেরকে উপদেশ দিতেছি বস্তুত তোমরা এক সীমা লঙ্ঘনকারী সম্প্রদায় وجاء من أقصى المدينة رجل يسعى قال يا قوم اتبعوا المرسلين নগরীর প্রান্ত হইতে এক ব্যক্তি ছুটি আসিল সে বলিল হে আমার সম্প্রদায় তোমরা রাসূলদের অনুসরণ করো অনুসরণ করো তাহাদের যাহারা তোমাদের নিকট কোন প্রতিদান চায় না এবং যাহারা সৎপথ প্রাপ্ত আমার কি যুক্তি আছে যে যিনি আমাকে সৃষ্টি করিয়াছেন এবং যাহার নিকট তোমরা প্রত্যাবর্তিত হইবে আমি তাহার ইবাদত করিব না আমি কি তাহার পরিবর্তে অন্য ইলাহ গ্রহণ করিব দয়াময় আল্লাহ আমাকে ক্ষতিগ্রস্ত করিতে চাইলে উহাদের সুপারিশ আমার কোন কাজে আসিবে না এবং উহারা আমাকে উদ্ধার করিতেও পারিবে না এই রূপ করিলে আমি অবশ্যই স্পষ্ট বিভ্রান্তিতে পড়িব আমি তো তোমাদের প্রতিপালকের উপর ঈমান আনিয়াছি অতএব তোমরা আমার কথা শোনো তাহাকে বলা হইল জান্নাতে প্রবেশ কর সে বলিয়া উঠিল হায় আমার সম্প্রদায় যদি জানিতে পারিত কিরূপে আমার প্রতিপালক আমাকে ক্ষমা করিয়াছেন এবং আমাকে সম্মানিত করিয়াছেন আমি তাহার পরে তাহার সম্প্রদায়ের বিরুদ্ধে আকাশ হইতে কোন বাহিনী প্রেরণ করি নাই এবং প্রেরণের প্রয়োজনও ছিল না উহা ছিল কেবল এক মহানাদ ফলে উহারা নিথর নিস্তব্ধ হইয়া গেল পরিতাপ বান্দাদের জন্য উহাদের নিকট যখনই কোন রাসূল আসিয়াছে তখনই উহারা তাহাকে ঠাট্টা বিদ্রুপ করিয়াছে উহারা কি লক্ষ্য করে না উহাদের পূর্বে কত মানব গোষ্ঠী আমি ধ্বংস করিয়াছি যারা উহাদের মধ্যে ফিরিয়া আসিবে না এবং অবশ্যই উহাদের সকলকে একত্রে আমার নিকট উপস্থিত করা হইবে উহাদের জন্য একটি নিদর্শন মৃত ধরিত্রী যাহাকে আমি সঞ্জীবিত করি এবং উহা হইতে উৎপন্ন করি শস্য যাহা উহারা আহার করে উহাতে আমি সৃষ্টি করি খরজুর ও আঙ্গুরের উদ্যান এবং উহাতে উচ্ছারিত করি প্রশ্রবণ যাহাতে উহারা আহার করিতে পারে উহার ফলমূল হইতে অথচ উহাদের হস্ত উহা সৃষ্টি করে নাই তবু কি উহারা কৃতজ্ঞতা প্রকাশ করিবে না সুবহানাল্লাযী খালাকাল আযওয়াজ কুল্লাহা মিম্মা তুনবিতুল আরদ ওয়া মিন আনফুসিহিম ওয়া মিম্মা লা ইয়ালামুন পবিত্র ও মহান তিনি যিনি উদ্ভিদ মানুষ এবং উহারা যাহাদেরকে জানে না তাহাদের প্রত্যেককে সৃষ্টি করিয়াছেন জোড়া জোড়া করিয়া وَآيَةٌ لَّهُمُ اللَّيْلُ نَسْلَخُ مِنْهُ النَّهَارَ فَإِذَا هُمْ مُظْلِمُونَ উহাদের জন্য এক নিদর্শন রাত্রি উহা হইতে আমি দিবালোক অপসারিত করি তখন উহারা অন্ধকারাচ্ছন্ন হইয়া পড়ে وَالشَّمْسُ تَجْرِي لِمُسْتَقَرٍّ لَّهَا ذَلِكَ تَقْدِيرُ الْعَزِيزِ الْعَلِيمِ আর সূর্য ভ্রমণ করে উহার নির্দিষ্ট গন্তব্যের দিকে ইহা পরাক্রমশালী সর্বজ্ঞের নিয়ন্ত্রণ وَالْقَمَرَ قَدَّرْنَاهُ مَنَازِلَ حَتَّى عَادَ كَالْعُرْجُونِ الْقَدِيمِ এবং চন্দ্রের জন্য আমি নির্দিষ্ট করিয়াছি বিভিন্ন মঞ্জিল অবশেষে উহা শুষ্ক বক্র পুরাতন খর্জুর শাখার আকার ধারণ করে। সূর্যের পক্ষে সম্ভব নয় চন্দ্রের নাগাল পাওয়া এবং রজনীর পক্ষে সম্ভব নয় দিবসকে অতিক্রম করা এবং প্রত্যেকে নিজ নিজ কক্ষপথে সন্তরণ করে। উহাদের জন্য এক নিদর্শন এই যে আমি উহাদের বংশধরকে বোঝাই নৌযানে আরোহণ করাইয়াছিলাম। এবং উহাদের জন্য অনুরূপ যানবাহন সৃষ্টি করিয়াছি যাতে উহারা আরোহণ করে। وَإِن نَشَأْ نُغْرِقْهُمْ فَلَا صَرِيخَ لَهُمْ وَلَا هُمْ يُنْقَذُونَ আমি ইচ্ছা করিলে উহাদেরকে নিমজ্জিত করিতে পারি, সেই অবস্থায় উহাদের কোন সাহায্যকারী থাকিবে না এবং উহারা পরিত্রাণও পাইবে না। إِلَّا رَحْمَةً مِنَّا وَمَتَاعًا إِلَى حِينٍ আমার অনুগ্রহ না হইলে এবং কিছু কালের জন্য জীবন উপভোগ করিতে না দিলে। وَإِذَا قِيلَ لَهُمُ اتَّقُوا مَا بَيْنَ أَيْدِيكُمْ وَمَا خَلْفَكُمْ لَعَلَّكُمْ تُرْحَمُونَ যখন উহাদেরকে বলা হয় যাহা তোমাদের সম্মুখে ও তোমাদের পশ্চাতে আছে সে সম্বন্ধে সাবধান হও যাহাতে তোমরা অনুগ্রহ ভাজন হইতে পারো। وَمَا تَأْتِيهِمْ مِنْ آيَةٍ مِنْ آيَاتِ رَبِّهِمْ إِلَّا كَانُوا عَنْهَا مُعْرِضِينَ এবং যখনই উহাদের প্রতিপালকের নিদর্শনাবলীর কোন নিদর্শন উহাদের নিকট আসে তখনই উহারা তাহা হইতে মুখ ফিরাইয়া নেয়। যখন উহাদেরকে বলা হয় আল্লাহ তোমাদেরকে যে জীবন উপকরণ দিয়াছেন তা হইতে ব্যয় করো, তখন কাফিররা মুমিনদেরকে বলে যাহাকে আল্লাহ ইচ্ছা করিলে খাওয়াইতে পারিতেন আমরা কি তাহাকে খাওয়াইব, তোমরা তো স্পষ্ট বিভ্রান্তিতে রহিয়াছ। উহারা বলে তোমরা যদি সত্যবাদী হও তবে বলো এই প্রতিশ্রুতি কখন পূর্ণ হইবে। ما ينظرون الا صيحه واحده تاخذهم وهم يخصمون ইহারা তো অপেক্ষায় আছে এক মহানাদের যাহা ইহাদেরকে আঘাত করিবে ইহাদের বাগ বিতণ্ডা কালে। فلا يستطيعون توصيه ولا الى اهلهم يرجعون তখন উহারা ওসিয়ত করিতে সমর্থ হইবে না এবং নিজেদের পরিবার পরিজনের নিকট ফিরিয়া আসিতেও পারিবে না। ونفخ في الصور فإذا هم من الأجداث إلى ربهم ينسلون যখন সিংহায় ফুৎকার দেওয়া হইবে তখনই তাহারা কবর হইতে ছুটিয়া আসিবে তাহাদের প্রতিপালকের দিকে। قالوا يا ويلنا من بعثنا من مرقدنا هذا ما وعد الرحمن وصدق المرسلون উহারা বলিবে হায় দুর্ভোগ আমাদের, কে আমাদেরকে আমাদের নিদ্রাস্থল হইতে উঠাইল, দয়াময় আল্লাহ তো ইহারই প্রতিশ্রুতি দিয়াছিলেন এবং রাসূলগণ সত্যই বলিয়াছিলেন। ইন কানাত ইল্লা সাইহাতান ওয়াহিদাতান ফাইদা হুম জামিউন লাদাইনা মুহদারুন ইয়া হইবে কেবল এক মহানাদ, তখনই ইহাদের সকলকে উপস্থিত করা হইবে আমার সম্মুখে। فاليوم لا تظلم نفس شيئا ولا تجزون الا ما كنتم تعملون আজ কাহারও প্রতি কোনো জুলুম করা হইবে না এবং তোমরা যাহা করিতে কেবল তাহারই প্রতিফল দেওয়া হইবে। ان اصحاب الجنه اليوم في شغل فاكهون এই দিন জান্নাত বাসীগণ আনন্দে মগ্ন থাকিবে। هم وأزواجهم في ظلال على الأرائك متكئون তাহারা এবং তাহাদের স্ত্রীগণ সুশীতল ছায়ায় সুসজ্জিত আসনে হেলান দিয়া বসিবে। لهم فيها فاكهة ولهم ما يدعون সেখানে থাকিবে তাহাদের জন্য ফলমূল এবং তাহাদের জন্য বাঞ্ছিত সমস্ত কিছু। سلام قولا من رب رحيم সালাম পরম দয়ালু প্রতিপালকের পক্ষ হইতে সম্ভাষণ। وامتاز اليوم أيها المجرمون آر هي أبراثيغن تمراج پتخ ہويا جاؤ ألم أعهد إليكم يا بني آدم أن لا تعبدوا الشيطان إنه لكم عدو مبين هي بني آدم আমি কি তোমাদেরকে নির্দেশ দেই নাই যে তোমরা শয়তানের দাসত্ব করিও না কারণ সে তো তোমাদের প্রকাশ্য শত্রু আর আমারই ইবাদত করো ইহাই সরল পথ শয়তান তো তোমাদের বহু দলকে বিভ্রান্ত করিয়াছিল তবুও কি তোমরা বুঝো নাই هذه جهنم التي كنتم توعدون ইহাই সেই জাহান্নাম যাহার প্রতিশ্রুতি তোমাদেরকে দেওয়া হইয়াছিল اصلوها اليوم بما كنتم تكفرون আজ তোমরা ইহাতে প্রবেশ করো কারণ তোমরা ইহাকে অবিশ্বাস করিয়াছিলে اليوم نختم على افواههم وتكلمنا ايديهم وتشهد ارجلهم بما كانوا يكسبون আমি আজ ইহাদের মুখ মোহর করিয়া দিব ইহাদের হস্ত কথা বলিবে আমার সঙ্গে এবং ইহাদের চরণ সাক্ষ্য দিবে ইহাদের কৃতকর্মের ولو نشاء لطمسنا على اعينهم فاستبقوا الصراط فانا يبصرون আমি ইচ্ছা করিলে অবশ্যই ইহাদের চক্ষুগুলিকে লোপ করিয়া দিতাম তখন ইহারা পথ চলিতে চাইলে কি করিয়া দেখিতে পাইত ولو نشاء لمسخناهم على مكانتهم فما استطاعوا مضيا ولا يرجعون এবং আমি ইচ্ছা করিলে অবশ্যই স্বস্ব স্থানে ইহাদের আকৃতি পরিবর্তন করিয়া দিতাম ফলে ইহারা চলিতে পারিত না এবং ফিরিয়াও আসিতে পারিত না ومن نعمره ننكسه في الخلق أفلا يعقلون আমি যাহাকে দীর্ঘ জীবন দান করি প্রকৃতিগতভাবে তাহার অবনতি ঘটাই তবুও কি উহারা বুঝে না وما علمناه الشعر وما ينبغي له إن هو إلا ذكر وقرآن مبين আমি রাসূলকে কাব্য রচনা করিতে শিখাই নাই এবং ইহা তাহার পক্ষে শোভনীয় নয় ইহা তো কেবল এক উপদেশ এবং সুস্পষ্ট কুরআন لينذر من كان حيا ويحق القول على الكافرين যাহাতে সে সতর্ক করিতে পারে জীবিতগণকে এবং যাহাতে কাফিরদের বিরুদ্ধে শাস্তির কথা সত্য হইতে পারে أولم يروا أنا خلقنا لهم مما عملت أيدينا أنعاما فهم لها مالكون উহারা কি লক্ষ্য করে না যে আমার হাতে সৃষ্ট বস্তুসমূহের মধ্যে উহাদের জন্য আমি সৃষ্টি করিয়াছি আনআম এবং উহারাই এইগুলির অধিকারী ودللناها لهم فمنها ركوبهم ومنها يأكلون এবং আমি এইগুলিকে তাহাদের বশীভূত করিয়া দিয়াছি এইগুলির কতক তাহাদের বাহন এবং উহাদের কতক তাহারা আহার করে ولهم فيها منافع ومشارب أفلا يشكرون তাহাদের জন্য এইগুলিতে আছে বহু উপকারিতা আর আছে পানীয় বস্তু তবুও কি তাহারা কৃতজ্ঞ হইবে না واتخذوا من دون الله آلهة لعلهم ينصرون তাহারা তো আল্লাহর পরিবর্তে অন্য ইলাহ গ্রহণ করিয়াছে এই আশায় যে তাহারা সাহায্য প্রাপ্ত হইবে لا يستطيعون نصرهم وهم لهم جند محضرون কিন্তু এইসব ইলাহ তাহাদেরকে সাহায্য করিতে সক্ষম নয় তাহাদেরকে উহাদের বাহিনী রূপে উপস্থিত করা হইবে فلا يحزنك قولهم إنا نعلم ما يسرون وما يعلنون অতএব তাহাদের কথা তোমাকে যেন দুঃখ না দেয় আমি তো জানি যাহা তাহারা গোপন করে এবং যাহা তাহারা ব্যক্ত করে أولم يرى الإنسان أنا خلقناه من نطفة فإذا هو خصيم مبين মানুষ কি দেখে না যে আমি তাহাকে সৃষ্টি করিয়াছি শুক্রবিন্দু হইতে অথচ পরে সে হইয়া পড়ে প্রকাশ্য বিতণ্ডাকারী وضرب لنا مثلا ونسي خلقه قال من يحيي العظام وهي رميم এবং সে আমার সম্বন্ধে উপমা রচনা করে অথচ সে নিজের সৃষ্টির কথা ভুলিয়া যায় সে বলে কে অস্তিতে প্রাণ সঞ্চার করিবে যখন উহা পচিয়া গলিয়া যাইবে قل يحييها الذي أنشأها أول مرة وهو بكل خلق عليم بلو উহার মধ্যে প্রাণ সঞ্চার করিবেন তিনি যিনি ইহা প্রথমবার সৃষ্টি করিয়াছেন এবং তিনি প্রত্যেকটি সৃষ্টির সম্বন্ধে সম্যক পরিজ্ঞাত الذي جعل لكم من الشجر الأخضر نارا فإذا أنتم منه توقدون তিনি তোমাদের জন্য সবুজ বৃক্ষ হইতে অগ্নি উৎপাদন করেন এবং তোমরা উহা হইতে প্রজ্বলিত করো أوليس الذي خلق السماوات والأرض بقادر على أن يخلق مثلهم بلى وهو الخلاق العليم যিনি আকাশ মণ্ডলী ও পৃথিবী সৃষ্টি করিয়াছেন তিনি কি তাহাদের অনুরূপ সৃষ্টি করিতে সমর্থ নন হ্যাঁ নিশ্চয়ই তিনি মহা স্রষ্টা সর্বজ্ঞ انما امره اذا اراد شيئا ان يقول له كن فيكون তাহার ব্যাপার শুধু এই তিনি যখন কোনো কিছু ইচ্ছা করেন তিনি উহাকে বলেন হও ফলে উহা হইয়া যায় فسبحان الذي بيده ملكوت كل شيء واليه ترجعون অতএব পবিত্র ও মহান তিনি যাহার হস্তে প্রত্যেক বিষয়ের সর্বময় কর্তৃত্ব আর তাহারই নিকট তোমরা প্রত্যাবর্তিত হইবে